স্মৃতি স্মৃতি পুরাণানাম মালয়ম করুণালয়ম নমামি ভগবত পাদম শঙ্করম লোক শঙ্করম শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্র ভাষ্য কৃত বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তি ভেদ বিভাগিনে ব্যোমবদ ব্যক্ত দেহায দক্ষিণামূর্তয়ে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রী হরিম পরমানন্দম উপদেষ্টারম ঈশ্বরম ব্যয়ম সর্বলোকানাম কারণম তম নমাম্যহম। ওম নমো নারায়ণায়। ঠাকুর ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, মানে যাকে কোন ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, জানা যায় না, কিন্তু নিজের সত্তার সঙ্গে মিলিয়ে অনুভব করা যায়, এই জন্য এর নাম অপরোক্ষ অনুভূতি। যতদিন ইন্দ্রিয় দিয়ে তাকে জানার চেষ্টা করব বা বুদ্ধি দিয়ে তাকে, কেবলমাত্র বেদান্ত মানে একটা মানে বুদ্ধির যোগ্যতা নয়, বেদান্ত মানে যেখানে গিয়ে বুদ্ধি বিচার করতে করতে তার বিচারের পরিসমাপ্তি, আর কিছু বিচার করার থাকে না, সেখানে গিয়ে মানুষ যে স্থিতিকে প্রাপ্ত করে, মানে তা এমন নয় যে কোনো নিষ্কর্ষতে পৌঁছাতে পারলো না, একটা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছে আর বিচার তার শেষ হয়ে যায়। নির্দিষ্ট আসন, নির্দিষ্ট রূপ মানে আসন বসা, সেখানে নির্দিষ্ট ভাবে স্থির ভাবে বসা, এটাই হচ্ছে পারমার্থিক সত্য। এটা এই শুনতে শুনতে শোনার পরে সেটাকে একটু মনে রাখতে রাখতে সেটা নিজের মধ্যে বিচার করতে করতে তারপরে মানুষের শীর্ষ সিদ্ধান্তে উপনীত হতে পারে, পৌঁছতে পারে সেখানে। এখানে তার জন্য কিন্তু ওই শ্রবণ মননের আগে অনেক যোগ্যতা চাই, যে আগে নিজের বর্ণ এবং আশ্রম বিহিত কর্মকে যদি আমরা নিষ্কাম ভাবে পালন করি এবং সেই কর্মটা আমার ঠিক করে হচ্ছে কিনা সেটা বোঝার উপায় এই হচ্ছে যে কর্ম করতে করতে অহংকারের ভাব, মনের বিক্ষেপ বাড়ছে কি কমছে, বা কর্মের প্রবৃত্তি বাড়ছে কি কমছে, এইগুলো ধীরে ধীরে ধীরে ধীরে যখন মানুষ বুঝতে পারে তখন তার মন অন্তঃকরণ শুদ্ধতার দিকে এগোচ্ছে, তখন বিবেক জাগবে, বৈরাগ্য হবে, সংসারের বস্তু থেকে মন উপরে আস্তে আস্তে উঠতে থাকবে, আর মনে হবে কবে এই সংসার থেকে ভগবান ছেড়ে ভগবানের দিকে এগোতে পারো বা ভগবানের কাছে যেতে পারো, এই বাসনা ধীরে ধীরে তীব্র হতে থাকবে মনের মধ্যে। এগুলো হচ্ছে নিষ্কাম কর্মযোগের ফল বা একটা পদচিহ্ন। তারপরে সে ভগবানের কাছে যাবার উপায় ধীরে ধীরে ভগবানই বলে দেন, রাস্তা বের করে দেন, ভগবানের সম্বন্ধে চিন্তা বা গ্রন্থ শাস্ত্রীয় গ্রন্থ ধর্মগ্রন্থকে অধ্যয়ন করে মনকে বারবার সেখানে লাগিয়ে রাখলে তারপরে ঈশ্বরের টেপায় মানুষ ভগবানকে অনুভব করতে পারে। এই গ্রন্থের অভিপ্রায় বিষয় হচ্ছে যে শরীরের থেকে আমি ভিন্ন এটাকে প্রথমে বোঝা, কিন্তু শরীরটা সত্য কি মিথ্যা, এখন ওখানে সত্যত্ব বুদ্ধি থাকলে সেখান থেকে আলাদা হওয়া খুব মুশকিল। যেমন স্বপ্নের বস্তুকে দেখার পরে আমরা স্বপ্ন বস্তু সম্বন্ধে আর আমাদের মনের মধ্যে চিন্তা আসে না, কেন আসে না, আমার নিশ্চয় হয়ে গেছে স্বপ্ন মিথ্যা। ঠিক সেই রকমই এখন এই জাগতিক বস্তু যেগুলোকে আমরা ব্যবহার করি এইগুলোর সম্বন্ধেও এখন মিথ্যাত্ব নিশ্চয় হবে, তখন সে সম্বন্ধে মন আপনি আপনি চিন্তা করবে না, আর যখন মন চিন্তা না করবে তখন কি হবে, মন স্থির এক জায়গায় বসে থাকবে। এটা বেদান্তের মুখ্য সিদ্ধান্ত হচ্ছে এই জায়গাটায়, যে মন যদি একবার নিশ্চয় করে নেয় যে এটা যেমন স্বপ্ন দেখা বস্তু সম্বন্ধে মন কখনো চিন্তা করে না, কখনো এক আপনার কোনো চিন্তাপটা মনে আসলো বা সেটা আপনার পে চলে যায়, সেই রকমে যখন মানুষ জাগ্রত জাগরিত দেখছি মায়া নিদ্রায় শুয়ে এগুলো একটা আমি যেন স্বপ্নের মতন দেখছিলাম, এগুলো আমার মানে এটাকে বুঝতে পারে এগুলোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, আমি সর্বদাই অসঙ্গ ব্যাপক, এই ভাব ধীরে ধীরে ধীরে ধীরে মনের মধ্যে প্রতিষ্ঠা হতে থাকে। এখন এই একটা লাস্টে একটা পেয়েছে যে প্রারব্ধ বলে একটা কথা আমাদের খুব প্রয়োগ হয়। এখানে তিন রকমের কর্ম আছে, সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম আর প্রারব্ধ কর্ম। জ্ঞান হওয়ার পরে এই শরীরের সঙ্গে যখন সম্বন্ধ নেই, আর নিশ্চয় হয় যে দিনকালে আমার শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ ছিল না, যার ফলে কি হয় যে যে সঞ্চিত কর্ম বলে যেটাকে আমরা মনে করি যখন শরীরই নেই তো সঞ্চিত কর্ম করতে থাকে, তার জন্য সঞ্চিত কর্ম এইভাবে জ্ঞান আগ্নির দ্বারা জ্বলে যায়। আর ক্রিয়মান কর্ম যেটা আমি বর্তমান শরীর দ্বারা হচ্ছে জ্ঞান প্রাপ্তির পরে বর্তমান শরীরের দ্বারা যেটা হচ্ছে অন্য লোকে দেখতে পাচ্ছে, অন্য লোকে ভাবে যে আমি যেরকম কর্ম করছি তিনি সেরকম কর্ম করছে, মানে নিজের আমি করছি আমি খাচ্ছি এর থেকে লাভ হবে। কিন্তু জ্ঞানী বুদ্ধিতে সেই জিনিস থাকে না, তিনি তখন ও তার শরীরটাও তার কাছে একটা থার্ড পার্সনের মতন হয়ে যায়। শরীরটা তার নিজের প্রারব্ধ বা যেটুকু যে কর্ম করে যেটুকু না ভোগ মুক্ত হতে পারবে না, প্রতিবন্ধক যেটুকু আছে বা যাকে যেটুকু দেওয়ার আছে যার থেকে যেটুকু নেওয়ার আছে সেটা ছাড়া যখন এই শরীরটা যাবে না, আমি আলাদা আছি, আমার আমার মধ্যে জন্মও নেই মৃত্যু নেই ভুক নেই পেঁয়াজ নেই সুখ নেই দুঃখ নেই, কিন্তু শরীরে স্থূল শরীর সূক্ষ্ম শরীরে যেগুলো আছে ওইগুলো যতক্ষণ শেষ না হবে ওগুলো তখন এই শরীরটা থাকবে আর কি। এই জন্য যখন থাকবে থাক, তাকে নিজের মতন থাকতে দাও। এই জায়গাটুকু এই যে মানে এই ভোগটুকুকে আমরা প্রারব্ধের অন্তঃপাতি বলে বলা হয়, কিন্তু জ্ঞানীর দৃষ্টিতে কোনো প্রারব্ধ নেই। কারণ কি, রজ্জুর উপরে দেখা যাচ্ছিল যে এই সাপটা, তখন আমি নিশ্চয় করলাম যে তিন ওখানে সাপ ওখানে নেই, তো আবার সাপের জন্ম কি মৃত্যু কি সাপের প্রারব্ধ। এই জন্য এখানে বলে এসেছিলেন কালকে যে দেখো কর্মের দ্বারা নির্মিত দেহ আর প্রারব্ধ, তাহলে যেখানে কর্ম হচ্ছে সেখানে দেখো, যদি প্রারব্ধ দেখতেই হয় যেখানে কর্ম আছে সেখানে দেখো, কিন্তু আত্মা অনাদি অনন্ত, আত্মার কোনো কর্ম আত্মার দ্বারা কোনো কর্ম হয় না, তাই আত্মার মধ্যে প্রারব্ধ হলো কিছু নেই। আমরা কালকে কত অবধি পড়ে নিয়েছিলাম, কালকে 94 অবধি হয়েছিল, 94 উপাদান প্রপঞ্চের উপাদান। যে আমরা জানি যে যা কিছু দেখা যায় কার্যাত্মক বস্তু তার মধ্যে তার উপাদান অনুস্যূত থাকে, উপাদান অনুস্যূত থাকে। বেদান্তে বলা হচ্ছে যে অজ্ঞানই হচ্ছে সৃষ্টি উপাদান, এই অজ্ঞান থেকেই সৃষ্টি হয়। যেমন অজ্ঞান থেকে আমরা রজ্জুর উপরে সর্প দেখি, অজ্ঞান থেকে আমরা কাটা গাছকে চোর বলে ভাবি, অজ্ঞান থেকে আমরা বালিকে জল বলে ভাবি, সেরকমই অজ্ঞানই হচ্ছে সৃষ্টির উপাদান। তখন যেহেতু আত্মজ্ঞানের দ্বারা কিসের অজ্ঞান, স্বরূপের অজ্ঞান, তার স্বরূপের বোধ হলে যখন অজ্ঞান নাশ হয়ে গেছে তখন উপাদান যখন নাশ হয়ে গেছে তখন আর বস্তু থাকবে কি করে, তার কার্য থাকবে কি করে, কার্য থাকার কোনো প্রশ্নই নেই অজ্ঞান নাশ হয়ে যাওয়ার পরে। কিন্তু দৃষ্টান্ত দৃষ্টান্ত দেখবে ভিন্নতা আছে, যেমন রজ্জুর জ্ঞান হলে সর্প আর কখনো দেখাই যায় না, ওইখানে ওই স্থানে দেখা যায় না, কিন্তু জ্ঞানের পরেও জগৎকে দেখা যায়। কারণ দেখা যায় কারণ কি, জগৎ শুধু আমার জন্য নয়, জগৎ তো অনেকের কর্মফল মিলে সৃষ্টি হয়েছে। জ্ঞানীর দৃষ্টিতে জগৎ থাকে না, জগৎ থাকে না, প্রতীতি হয় কিন্তু তার মধ্যে সত্যত্ব না আমার কোনো উপযুক্ত না, এই দৃঢ় নিশ্চয় হয়ে যায়, দৃঢ় নিশ্চয় তার মনের মধ্যে থাকে আর কি। আজকে যেখান থেকে শুরু হবে 95, যখন এই জ্ঞানী বস্তুর জন্য যে জ্ঞানের পরে কোনো প্রবৃত্তি তো স্পৃহা নেই আবার নিবৃত্তি তো স্পৃহা নেই। কারণ কি, নিবৃত্তিতে স্পৃহা আনতে গেলে যে এটা করবো না এটা হবে না এই ভাব আসতে গেলে কি হবে, ওই আমার ভাব আসবে, অহংকার পরিচ্ছন্নতার মতো অহংকার আসবে আর কি। ওই জন্য যেটা যখন যেটা প্রারব্ধ ভাষা যা কিছু আসছে সেটাকে কর্ম সম্পাদন করে দিয়ে ওটাকে ওখানেই শেষ, ওই সম্বন্ধে আর কিছু আগে পিছিয়ে ভাবা নেই এবং তার আগেও কিছু নেই। তার ঠিক আছে এসছে করে দাও, হয়ে গেছে, শরীর করছে আমি আছি বলে শরীর করতে পারছে, এখানেই কাজের সমাপ্তি। তার সঙ্গে আগে মানে নতুন আর প্রারব্ধ উৎপন্ন করছে না, বাসনা না থাকার জন্য নতুন প্রারব্ধ উৎপন্ন হয় না, আর নতুন প্রারব্ধ উৎপন্ন হওয়ার জন্য আর কোনো জল মানে জন্ম হয় না। কারণ কি, জ্ঞানের দ্বারা সঞ্চিত কর্ম জুড়ে গেছে, আর কোনো কর্ম তার অ্যাকাউন্টে আর কোনো কর্ম থাকে না, ব্যাংক ব্যালেন্স শেষ, ব্যাস দপ্তর ঘুম, ব্যবসা ডাকে উঠে ধান ডাকে ওঠে না, যেমন বলে সব পয়সা গোল হয়ে গেছে আমাদের, তেমনি এই জন্মে মৃত্যু চক্রের যে ব্যবসা অনাদিকাল থেকে চলে আসছে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ কি, তখন আর সঞ্চিত কর্ম বলে সঞ্চিত ধন বলে কিছু থাকবেই না। আগে 95 দেখা যাক কি বলছে। যথা রজ্জুম পরিত্যাজ্য সর্পম গৃহাতি বৈভ্রমাত তৎপত সত্তম বিজ্ঞায জগৎ পশ্যতি মূঢ়ধি। যথা রজ্জুম পরিত্যাজ্য সর্পম গৃহাতি বৈভ্রমাত তৎপত সত্তম বিজ্ঞায জগত পশ্যতি মূঢ়ধি। যথা রজ্জুম পরিত্যাজ্য সর্পম গৃহাতি বৈভ্রমাত তদ্বত সত্যম অবিজ্ঞায জগত পশ্যতি মূঢ়ধি। যেমন ভ্রান্তির ফলে ভ্রমাত আমরা যে অধিষ্ঠান আছে রজ্জু রূপী যে অধিষ্ঠান সামান্য গান আছে, রজ্জুকে একদম দেখতে পাচ্ছি না, এরকম ব্যাপার নয়। রজ্জু কিছু একটু দেখতে পাচ্ছি, কিছুটা দেখতে পাচ্ছি না। ওই যে কিছুটা দেখতে পাচ্ছি না, ওটা হচ্ছে ভ্রান্তির প্রতিষ্ঠান। এই জন্য যেমন ভ্রমের ফলে মানে ঠিক করে দেখিনি বলে রজ্জুকে ত্যাগ করে দিয়ে আমরা রজ্জুর মধ্যে মনোকল্পিত সর্পকে আরোপ করে নিই, ঠিক সেইরকম তদ্ভাত নিজের পারমার্থিক সত্য স্বরূপকে না জানার ফলে, না জানার ফলে মানে সত্য পারমার্থিক সত্যকে অভিজ্ঞ না জানার ফলে কি হয়, জগৎ পশ্যতি, জগৎকে দেখে কে, মূঢ়ধী, এটা হচ্ছে বাক্যের কর্তা, অবিবেকী ব্যক্তি, অবিবেকী ব্যক্তি। কারণ কি আছে ওখানে কি সেটা আমি ঠিক করে দেখলাম না, এটাই হচ্ছে আমাদের যে আত্মানে ভ্রান্তির জন্য মূল কারণ। আর যোগ দর্শনে একটা বড় সুন্দর সূত্র আছে যে এই যে আমাদের যোগে স্থির হবার মানে প্রতিবন্ধক কি আছে, কিরকম যেন একটা লম্বা সূত্রটা, ব্যাধি, স্ট্যান, সংশয়, আলস্য, প্রমাদ, আলস্য, অবিরতি, অনবস্থিত। হ্যাঁ, এই যে কি হয়, এই যে নটা হচ্ছে প্রতিবন্ধক, এটা কিন্তু সমস্ত সাধনে সব জায়গাতে। কিন্তু প্রথমে কি হচ্ছে যে শারীরিক বা মানসিক যোগ্যতা কম আছে, মানে মন স্থির হচ্ছে না, ব্যাধি, শারীরিক ব্যাধি, শরীর ব্যাধি থাকলে না মন তখন ভগবানে লাগতে চায় না, তখন শরীরের মধ্যে শরীর আত্মবুদ্ধি আছে। স্ট্যান, অকর্মণ্যতা, মানে সাধনে স্পৃহা কম, ব্যাধি, স্ট্যান, যে সাধন বলছে সাধ্য সেটা করতে চাও। ফির আলস্য, অলস্যতা, আজকে না কালকে করে নেবো। প্রমাদ, চিন্তা করতে বসলাম ভগবানের কিন্তু অন্য চিন্তা মনে এসে গেল। ব্যাধি, স্ট্যান, আলস্য, প্রমাদ, সংশয়, কে জানে এটা করে হবে কি হবে না, কে জানে ঠিক বলছি কিনা, এটা একটা সবচেয়ে বড় সমস্যা, এটা সমস্ত সাধন মার্গে সবচেয়ে বড় সমস্যা। তারপরে অবিরতি, অবিরতি মানে কি যে মন জগৎ থেকে উঠতে চায় না, ভাবে যে আমি না থাকলে বা আমি না করলে কে করবে, আমি না হলে কি করে হবে, এই যে একটা আমিত্বের উপরে মোহ এসে গেছে। সেটা ঠিক আছে, এইগুলোকে নয় পার করলাম ধীরে ধীরে ধীরে ধীরে, তারপরে ভ্রান্তি দর্শন, ওটাই বলেছে, ওখানে ওই বলেছে, এটাই বলেছে, তাহলে বেদান্ত ঠিক না, এখানে তো কিছু করতে হবে না। তারপরে যদি মনে করে মনটা একটু স্থির হলো, সেখানে মন লাগতে চায় না, এরকম নটা প্রতিবন্ধক যোগ দর্শনে বলেছে, ওইগুলোর প্রতি খেয়াল রাখতে হয় যে এইগুলোর থেকে উঠে আসতে হবে। শুনছি কিন্তু ধরে রাখতে পারছি না বা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি না, এরকম সংশয় এসে যাচ্ছে মনের মধ্যে, এই জন্য কে জানে ভগবান আছে কিনা, কে জানে অন্ধকারের মধ্যে লাঠি চালাচ্ছে কিনা, এই সংশয়গুলি আরো মানে আমাদের দেরি করিয়ে দেয় লক্ষ্যে পৌঁছতে। দু চারটে সূত্র সাধনের জন্য সমস্ত মার্গের সাধকদের জন্য খুব অনুকূল, খুব অনুকূল, যে এটাকে কি কি প্রতিবন্ধক আসতে পারে জীবনে। নটা প্রতিবন্ধক বলেছে, কি কি, ব্যাধি, স্ট্যান, আলস্য, প্রমাদ, সংশয়, অবিরতি, ভ্রান্তি দর্শন, অলব্ধ ভূমিকা, অনবস্থিতি। যে কখনো কখনো একটা কিছু দর্শন হলো, মনে হলো এটাই বুঝি ঠিক, তারপরে হচ্ছে কিছু হচ্ছেই না মনে হচ্ছে, আর তারপরে যখন হলো সেখানে স্থির থাকতে পারছি না, কিছু হলো সেখানে, এটা এত সহজ, এটা কি করে হবে, এত সহজ, এটা তো নয়, এটা অনেক কঠিন ব্যাপার, এইরকম নিজের মনে মনে সংশয় আসবে। এই সব জিনিসগুলোকে খুব সূক্ষ্মতার সঙ্গে নিজেকে নিজেকে দেখতে হয় আর কি। তাহলে কি হয় যে ধীরে ধীরে যে যে মূঢ়ধি, আমি এটার জন্য বলতে চাইছিলাম, এই যে আমাদের মূঢ়তা কি করে কাজ করে, এর পেছনে এত রকম ভাবে আমাদের অবিবেক কাজ করে আর কি। যে একটা তো ব্যাধি তো আছেই, সবারই শরীরে হতে পারে, সেটা তো কমে, কিন্তু ঈশ্বরের কৃপাতে ভগবানকে প্রার্থনা করতে ওই আধি ব্যাধিকে একটু মন থেকে বের করে রাখতে, আছে আছে শরীরের ব্যাধি আছে আমার কি যেটা ঠিক আছে, যদি যেটা একটা ভালো হয়েছে আমার যতটুকু ভোগ ছিল ভগবান ভুগিয়ে দিচ্ছেন, এইভাবে ব্যাধি থেকে স্থান না সাধন না করার ইচ্ছা, আলস্য ঠিক আছে পরে করে নেবো, এইসব জিনিসগুলোকে নিজের মধ্যে থেকে নিজেকে বিচার করতে হয়। ধীরে ধীরে যত আমি তার প্রতি আমার একটা সমর্পণ ভাবে নিজের সাধনের প্রতি, নিজের লক্ষ্যের প্রতি, যেটা শাস্ত্র বলছে তার প্রতি যখন আমার একটা সম্পূর্ণ সমর্পণ আসবে, তখন দেখবেন প্রগতি খুব তাড়াতাড়ি হবে। তাছাড়া সবচেয়ে বড় কথা, সংশয় মন থেকে দূর করতে হবে, কে জানে এতে হবে কিনা, এটা ঠিক বলেছে কিনা, ওটা ওখানে তো ওই কথা বলেছে। কারণ কি বেদান্ত খুব সাধন প্রথমে তো কঠিন, তারপরে সবচেয়ে সহজ, তখন মনে হবে কি এটা কি করে হবে, শাস্ত্র তো বলছে অনেক কঠিন, এত এই তো না করলে হবে না, এই না করলে হবে না, তখন নিজের মধ্যে সমস্যা আসতে থাকে, কত রকমের সমস্যা নেই, যেটা যে আমরা নিজের মনে মনে তৈরি করে নিই, সেইটাকে এই যে মূঢ়তির মধ্যে এত জিনিস লুকিয়ে আছে আর কি, ওটার থেকে আমাদের কিভাবে আমাদের অবিবেক হয় আর কি। যথা রজ্জুম পরিত্যাজ্য সর্পম গৃহাতি বৈভ্রমা, যেমন রজ্জুকে ছেড়ে দিয়ে ভ্রান্তিতে মানুষ ওটাকে সর্প বলে গ্রহণ করে, সেরকম তদ্ব সত্যম অভিজ্ঞায়, ওই পরম সত্যকে না বুঝে না জেনে জগৎরূপে মানুষ দেখতে থাকে। কারা? মূঢ়তি। মূর্তির মধ্যে যতগুলো আমাদের সাধনের অন্তরায় হিসেবে যোগ দর্শন দেখানো আছে, এসবগুলো আমাদের মূঢ়তার লক্ষণ আর কি, অবিবেকের লক্ষণ আর কি। তারপরে কি হবে? রজ্জু রূপে পরিজ্ঞাতে সর্পকাণ্ডম না তিষ্ঠতি অধিষ্ঠানে তথা জ্ঞাতে প্রপঞ্চ শূন্যতাম গত। রজ্জু রূপে পরিজ্ঞাতে সর্প খণ্ডম ন তিষ্ঠতি অধিষ্ঠানে তথা জ্ঞাতে প্রপঞ্চ শূন্যতাম গত। রজ্জু রূপে পরিজ্ঞাতে সর্প খণ্ডম ন তিষ্ঠতি অধিষ্ঠানে তথা জ্ঞাতে প্রপঞ্চ শূন্যতাম গত। যেমন কিনা রজ্জু রূপে যখন সর্পখণ্ড যখন রজ্জু রূপে জানা যাওয়া হয়ে যায় তখন সর্পখণ্ড আর সেখানে থাকে না, যে রজ্জু স্বরূপকে যখন জ্ঞান হয়ে যায়, অধিষ্ঠান তত্ত্বের যখন জ্ঞান হয়ে যায়, যার উপরে সামান্য জ্ঞান আছে বিশেষ জ্ঞান নেই, সামান্য জ্ঞানকে বলি আধার আর বিশেষ জ্ঞানকে বলে অধিষ্ঠান, অধিষ্ঠানের অজ্ঞান। এই অধিষ্ঠান যখন কাছে গিয়ে জিনিসটাকে আমরা দেখে নিলাম বুঝে নিলাম, তখন যতই চেষ্টা করি সাপকে আবার দেখতে তখন আর সাপকে দেখা যাবে না। একটা এক জায়গায় না একটা পেইন্টিং করা ছিল, তা ওখানে কি করছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ওটা কি করেছে কি করে না বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এটা এরকম একটা কিছু অন্যরকম কিছু ভাবছিলাম। তারপর যিনি ওই পেন্টিংটা করেছেন তাকে বললাম, আচ্ছা এটা আমাদের কি করেছেন আপনি? তখন উনি দেখালেন যে এটা একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে। ওইটা একবার দেখার পরে এবার যতবার আমি ভাবছি আমি আগে কি দেখছিলাম সেইটা আর দেখতে পাচ্ছি না, ওই যে ওইটাই যেখানে যেটা দেখিয়ে দিয়েছে ওইটাই, মানে এইরকমই জগৎ চিত্র হচ্ছে ওইরকম। যদি একবার ভগবত কৃপায় ওই অধিষ্ঠান তত্ত্বকে একবার মনের মধ্যে বসে যায় তখন আপনি চাইলেও বা জগতের মধ্যে সত্যত্ব বুদ্ধি আনতে পারবেন না, তখন আর মন ওইটা দেখবেই না। কিন্তু ওইটা কাছে পৌঁছানোটাই হচ্ছে, কেউ যদি বুঝিয়ে দেয় তাহলে হ্যাঁ এটা দেখো এটা এটা হচ্ছে এই মায়ের শরীর, এটা বাচ্চার শরীর, দেখো এটা মা বাবাকে কোলে নিয়ে বসে আছে। উনি যখন দেখবেন সামান্য দেখ সামান্য ব্যক্তি দেখলাম মানে এটা কি করেছে আমি তো বুঝতেই পারছি না কিছু, কিন্তু যখন ওটাকে ঠিক করে দেখা হয় ঠিক ঠিক মানে ওই যিনি আর্টিস্ট বা বানিয়েছেন তার দৃষ্টি দিয়ে যখন দেখায় একবার ওটা দেখে নিলে তারপরে আমি কতবার চেষ্টা করছি যে আমি কি দেখছিলাম সেটা আর দেখতেই পাচ্ছি না, যেটা আর বুঝতে আসছেই না মনের মধ্যে। এইরকমই আর কি রজ্জু রূপে পরিজ্ঞাতে, রজ্জু রূপে যখন অধিষ্ঠান তত্ত্বকে জানা হয়ে যায় তখন আর সাপ সেখানে থাকে না, সর্বখণ্ড নতিষ্ঠতি। ঠিক সেরকম অধিষ্ঠানের তথা জ্ঞাতে প্রপঞ্চ শূন্যতামগত, চিত্র ওই আছে কিছু যায়নি চিত্রের মধ্যে, ওটা এত ভালো আমার মনের মধ্যে ওটা একটু এত সুন্দর ছিল ওই চিত্রটাই তখন দেখছি, কত চেষ্টা করছি যে আগেরটা কি দেখছিলাম সেটা আর দেখতে পাচ্ছি না, ওই যেটা দেখিয়ে দিয়েছে ওইটাই আমাকে দেখতে হচ্ছে বা আমি ওটাই চোখের সামনে আছে। বাবা ঠিক সেই রকম একবারে জগতের অধিষ্ঠান পরমাত্মা সম্বন্ধিত যদি মনে জেগে যায় না থাকে প্রপঞ্চ শূন্যতামগত, প্রপঞ্চ তখন শূন্যতাকে প্রাপ্ত করে যায়। শূন্যতা মানে কি? আছে প্রতিটি দেখছি আমি ওই ছবি দেখছি কিন্তু আর তার মধ্যে সত্যত্ব বুদ্ধি আর দেখা যাচ্ছে না, তার মধ্যে নিজের উপযোগিতা বুদ্ধি আর উৎপন্ন হচ্ছে না, এটা আমার কোনো কাজ নেই, এটা একদম দৃঢ় হয়ে যাবে আর কি। এই জন্য রজ্জু স্বরূপ জ্ঞাত হলে সর্বভ্রান্তি যেরকম থাকে না সেরকম অধিষ্ঠান হলে জগতের মধ্যে শূন্যতায় মানে জগৎ থাকে কিন্তু তার উপযোগিতাহীন হয়ে যায়, তার মধ্যে আর কোনো আমার সত্যত্ব বুদ্ধি বা এই যে আমার কোনো প্রয়োজন সিদ্ধ হবে এটা করলে এটা পাবো এ আর মনে জাগবেই না, জগতের দিকে তাকালে কখনোই জাগবে না জিনিস মনের মধ্যে। তা এই এত মুখ্যরূপে যতক্ষণ পর্যন্ত এই একটা প্রারব্ধের মান্যতা দেবে কতক্ষণ, যতক্ষণ তোমার ওই শরীরের সঙ্গে আত্মবোধ থাকবে, যতক্ষণ পর্যন্ত শরীরের সঙ্গে আত্মবোধ থাকবে ততক্ষণ পর্যন্ত একটা প্রারব্ধের মান্যতা মনের মধ্যে থাকে। কিন্তু দেহাত্মভাব যখন তোমার অভীষ্ট নয় তখন প্রারব্ধ থেকেও নিজের মনটাকে উঠিয়ে নিতে হবে। শরীরের সাপে প্রারব্ধ কল্পনা ভ্রান্তি, এই জন্য শরীরে তো বিবেক চূড়ামণিতে ভগবান শঙ্করাচার্য বলেছেন শরীরের যে ভ্রান্ত কল্পনা করো যে বস্তুটা নেই তার আবার প্রারব্ধ কি, শরীর ও মিথ্যা, তাই শরীরের প্রারব্ধ মিথ্যা। প্রারব্ধ সিদ্ধতি তথা যদা দেহ আত্মনা শরীর, যতক্ষণ পর্যন্ত তুমি শরীরকে আমি বলে ভেবে নিয়েছো ততক্ষণ পর্যন্ত তোমার প্রারব্ধ তোমার মনের মধ্যে ঘুরতে থাকবে আর কি। কিন্তু দেহ আত্মভাব তো আমার ইষ্ট নয়, যখন দেহ আত্মভাব তোমার ইষ্ট নয় প্রারব্ধ প্রারব্ধ কর্তৃক আসবে, তখন প্রারব্ধ তো শরীরের হচ্ছে আর শরীর আমি নই, যখন এই ভাবটা আমার মন থেকে বেরিয়ে কোনো প্রয়োজনীয়তা নেই, প্রারব্ধের কোনো প্রয়োজনীয়তা, ব্যাস যা যা আমি আছি আমি আমি আছি, কারণ বাকি তো স্বপ্নের মতো মিথ্যা, তার মধ্যে কোনো সত্যই নেই। জন্য শরীরস্য প্রাপ্তি প্রারব্ধ কল্পনা ভ্রান্তি দেবহি, এই জন্য শরীরেরও যে প্রারব্ধ আমরা কল্পনা করি সেটাও ভ্রান্তি। কারণ কি ভ্রান্তি, এটা আমি বলছি বেদান্তের সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থা, মানে যে অজাতবাদকে মনে করে তিনি বলছেন যে যখন তুমি নিজে জেনে নিলে যে শরীর কখনো উৎপন্নই হয়নি, তাহলে আবার তার প্রারব্ধ কর্তৃক আসবে, তার প্রারব্ধ কর্তৃক আসবে। এই জন্য বলছেন প্রারব্ধম সিদ্ধতি তদা যদা দেহাত মনাসিকে, যতক্ষণ পর্যন্ত শরীরকে নিজে ভেবে থাকবে ততক্ষণ পর্যন্ত প্রারব্ধ চিন্তা মনে করতে থাকবে আর কি। দেহাত্ম ভাব নৈব ইষ্ট, এই শরীর আমি এই ভাবটাই বেদান্তে ইষ্ট নয়, তার জন্য প্রারব্ধ, এই জন্য প্রারব্ধের চিন্তা করা ছেড়ে দাও, কে জানে ভাগ্যে কি আছে কি হবে, ভাগ্যে কি আছে কি হবে কিচ্ছু না, এখন আমি যা করছি সেটা কি হবে দেখো চিন্তা করো আগে হবে, আরে যা হবে তো তুমি তো তার পরিবর্তন করতে পারবে না, যদি মেনেও না তা তো পরিবর্তন করতে পারবে না, এখন যেটা করছো সেটা দিয়ে পরিবর্তন হবে। একটা জিনিস খুব ভালো করে বোঝা দরকার, এই প্রারব্ধ ভগবান কাউকে কিছু থমকে দেয় না, যদি আমি প্রারব্ধকে মান্যতাও দিই সেই প্রারব্ধ হচ্ছে আমার পূর্বকৃত কর্ম বর্তমানে ফল দেওয়া শুরু করেছে। এখন মনে করুন আমার সেটাকে মনে হচ্ছে যে প্রারব্ধটা বেটা ভালো লাগছে না, তার মানে কি আমি যে কর্ম করেছি সেটা আমার ঠিক লাগছিল না, তাহলে এখন তো কমসে কম বুঝে যাও এখন আমাকে ঠিক কর ভগবানের চিন্তা করতে হবে, তাহলে আমার আগের প্রারব্ধ, যদি প্রারব্ধকে মান্যতাও দেওয়া হয় তবুও মনকে এরকম পজিটিভ সাইডে নিয়ে যেতে হবে, ঠিক আছে পূর্বকৃত কোনো কর্মের জন্য এখন এরকম বা বিপরীত পরিস্থিতি আছে, তার মানে আমারই কোনো কর্ম, তাহলে বর্তমান সময় আমি আমার কর্মটাকে কেন ঠিক করবো না, যাতে কিনা আমার আগের প্রারব্ধটা ভালো থাকে। এইভাবে সর্বদা একটা পজিটিভ থট নিয়ে বেদান্ত আমাদের এইটা শেখায়, যদি প্রারব্ধের মান্যতা দাও তো, আর না দাও তো তাহলে প্রারব্ধ নিজের জায়গায় আমি নিজের জায়গায়, এই বললো প্রারব্ধম সিদ্ধতি তদা যদা দেহাত্ম নাস্তি যতক্ষণ, কিন্তু দেহাত্ম ভাব তো বেদান্ত অভীষ্ট নয়, তাই প্রারব্ধ ত্যাগ্য তো আমি যেন প্রারব্ধ সম্বন্ধে চিন্তা ছেড়ে দাও, কেন কি শরীরই তো সৃষ্টি হয়নি, বেদান্তের মুখ্য চিন্তা তো জগৎ সৃষ্টি হয়নি, এটা কিন্তু জ্ঞানের পরে এভাবে নিশ্চয় হয়ে যাবে আর কি। প্রথম থেকে যদি ভাব এটাকে স্থির করা যায় দেখো শরীরের বন্ধন কেন লাগছে, শরীরের সঙ্গে তাদাত্ম্য থাকার জন্য বন্ধন লাগে, শরীরের সঙ্গে তাদাত্ম্য ছুটির কার বন্ধন, কিসের বন্ধন, এই জন্য ভগবান ভাস্কর প্রারব্ধম পুষ্যতি বাপু ইতি নিশ্চিত নিশ্চল ধৈর্য অবলম্বন যত্নেন অধ্যাস অপনয়নম করু, যে অধ্যাস করে রেখেছি ওই অধ্যাসটাকে ধীরে ধীরে ধীরে ধীরে সরাতে হবে। আর যখন এখানে এই দুটো দুটো শ্লোকের দ্বারা বলে আসলো অধিষ্ঠান তত্ত্বের জ্ঞান হলে তখন আর ভ্রান্ত বস্তুকে দেখা যায় না, আর অজ্ঞানী হচ্ছে জগৎ ভ্রান্তির অধিষ্ঠান, জগৎকে দেখতে পাচ্ছি কেন অজ্ঞানের জন্য, তাহলে অজ্ঞান না আসলে কি হবে আমার জগতের সত্যত্ব বুদ্ধি থাকবে না, আর শরীর হচ্ছে এই জগতের অন্তঃপাতি, বাইরের বস্তুকে সরানো মুশকিল কিন্তু এইখানে এত তীব্র আসক্তি থাকে সেখান থেকে সরানো কঠিন, সেই জন্য এবার যুক্তি দিয়ে লাস্ট বলছেন 97 বলছেন দেহ সাপি প্রপঞ্চত্বাৎ প্রারব্ধাবস্থিতি কুতঃ অজ্ঞানী জনবোধার্থম প্রারব্ধম ভক্তি বৈ শ্রুতি, দেহ সাপি প্রপঞ্চত্বাৎ প্রারব্ধাবস্থিতি কুতঃ অজ্ঞানী জনবোধার্থম প্রারব্ধম ভক্তি বৈ শ্রুতি, দেহ স্বাপি প্রপঞ্চত্বাৎ প্রারব্ধাবস্থিতি কুতঃ অজ্ঞানী জনবোধার্থম প্রারব্ধম ভক্তি বৈ শ্রুতি, জগতের অন্তঃপাত একটা জগতের অন্তঃপাতি বস্তু হচ্ছে, দেহস্বাপি প্রপঞ্চত্বাৎ শরীরও এই প্রপঞ্চের অন্তঃপাতি জগতের অন্তঃপাতি হয়ে যায় হওয়ার জন্য, তাই এরা প্রারব্ধ কর্তৃক আসবে, প্রারব্ধ অবস্থিতি কিন্তু কিন্তু প্রপঞ্চ তো নাশ হয়ে গেছে, প্রপঞ্চ মিথ্যা বলে তার মধ্যে সত্যত্ব বুদ্ধি নেই, তাই প্রারব্ধের মধ্যে সত্যত্ব বুদ্ধি থাকবে না, প্রতীতি হতে পারে শরীরকে, কিন্তু তার মধ্যে সত্যত্ব বুদ্ধি নেই। তাহলে শ্রুতি কেন বলেছে অজ্ঞানী যেন বোধার্থম, অজ্ঞানী জনকে ভগবানের দিকে মন লাগাবার জন্য, আরে এত কি করে খাবো, কি করে চলবে শরীর, এটার জন্য এত ভাবার দরকার নেই, ভগবান আছেন, তোমার পূর্বকৃত কর্ম আছে, তার দিয়ে তোমার শরীর চলবে, তুমি ভগবানের জন্য ভাবো, ভগবান জানে, এইখানে বিশ্বাস আসতে সময় লাগে আর কি। অজ্ঞানী জন বোধার্থম, অজ্ঞানী জনকে লোককে বোঝাবার জন্য এবং ভগবানের পথে লাগাবার জন্য তখন প্রারব্ধ সম্বন্ধে শ্রুতি বলেছে, তখন শ্রুতি প্রারব্ধ সম্বন্ধে বলেছে। কেন শ্রুতির কাজ কি হচ্ছে, পামর জীবকে বুভুক্ষু করা, বুভুক্ষুকে মুমুক্ষু করা, মুমুক্ষুকে জীবন মুক্ত করা, এটা হচ্ছে শ্রুতির অভিপ্রায়, যে সবাইকে ধীরে ধীরে ধীরে ধীরে ওপর দিকে নিয়ে যাওয়া, সবাইকে ধীরে ধীরে মুক্তির দিকে নিয়ে যাওয়া। তাই যারা ভোগ করতে চাও ঠিক আছে, তাহলে ধর্মের পথে যাকে কর্মের ফল ভোগ করো, সুখ দুঃখ ভোগ করো, করতে করতে সে নিজেই বুঝতে পারবে তবু তো সেই আনন্দ পাচ্ছে না, তার এর পিছনে কি আছে, তখন শ্রুতি তাকে বলবে ঠিক আছে আত্মজ্ঞানকে জানো, তখন সেটা জানতে জানার চেষ্টা করবে, তখন শরীর তার প্রারব্ধ সব যাবে, দিয়ে আত্মভাবে স্থির হবে, তখন তার কি হবে জীবন মুক্ত অবস্থা সে যাবে। তারপরে জীবন মুক্ত অবস্থার থেকে যদি বিধ কৈবল্য প্রাপ্ত করতে পারে, আর যদি ঈশ্বর সৃষ্টিতে কিছু ভগবান কিছু তাকে কাজ দেন তো কিছু কাজ করতে পারে, কিন্তু প্রারব্ধের কল্পনা যতক্ষণ অজ্ঞান আছে ততক্ষণ প্রারব্ধ আছে, অজ্ঞান চূর্ণ নাশ হয়ে গেলে আর প্রারব্ধের কোনো স্থান নেই। দেহস্য বিপ্রপঞ্চত্বাৎ, শরীরও প্রপঞ্চের অন্তঃপাতে মানে সংসারের অন্তঃপাতে হওয়ার জন্য আর প্রারব্ধ হচ্ছে শরীরের বলে জাগে, আর তখন শরীরই নেই তখন তার প্রারব্ধ কোথেকে থাকবে, তখন তার প্রারব্ধ নেই। কিন্তু অজ্ঞানী লোককে এই জ্ঞানের পথে ভগবানের পথে লাগাবার জন্য প্রথমে একটা প্রারব্ধের কথা শ্রুতি বলে, কারণ কি প্রারব্ধ এসছে আমাদের পূর্বকৃত কর্ম থেকে। ঠিক আছে তুমি প্রারব্ধের মান্যতা দিচ্ছ, তুমি বলবে আমার কাম কি ভালো না আমার দুঃখ, তাহলে নিজেই বিচার করো, যদি এখন যে জিনিসটা তুমি পাচ্ছ সেটা তোমার অনুকূল লাগছে, তার পেছনে কারণ কি, অন্য কেউ কারণ নাই, কারণ হচ্ছে আমারই পূর্বকৃত কর্ম। তাহলে এখন বর্তমানে আমি আর যখন আমি এটা বুঝে গেছি আমার পূর্বকৃত কর্ম আমার বর্তমান দুঃখের হেতু, তাহলে আমার বর্তমান কর্ম তো আগামী দুঃখেরও হেতু হবে, তাহলে সেটাকে তো শুধরে নেই, সেটাকে তো শুধরে নেই। এইভাবে নিজের মধ্যে বিচার করে করে বারবার ভগবানের দিকে মনকে লাগানো, সত্য পথে থাকা, সত্যকে অবলম্বন করে চলা এবং সর্বহিতের হিত চিন্তা করা, কল্যাণ চিন্তা করা, এইগুলো যত আমরা মনের মধ্যে আনতে থাকবো তত আমরা ধীরে ধীরে আনন্দের দিকে, শান্তির দিকে, ভগবানের দিকে এগোতে থাকবে। যেন দেহস্যাপি প্রপঞ্চত্বাৎ, প্রারব্ধ অবস্থিতি, প্রারব্ধ কোথেকে আসবে, কিন্তু অজ্ঞানী জনকে মানে বামন জীবকে বুভুক্ষু করার জন্য, বুভুক্ষুকে মুমুক্ষু করার জন্য প্রারব্ধের কথা, মুমুক্ষু প্রারব্ধের কথা শ্রুতি মান্যতা দিয়েছে, প্রারব্ধকে আমরা মেনেছি, কারণ কি অজ্ঞান অবস্থায় শাস্ত্র অজ্ঞানীদের জন্য, জ্ঞানীর জন্য শাস্ত্র নয়, শাস্ত্রতে এই কথা বলা আছে যে হ্যাঁ শরীর ধারণ করার জন্য তুমি তোমার পূর্বকৃত কর্ম ভগবানের উপর নির্ভর করো, ওর জন্য বেশি চিন্তা করতে হবে না, বেশিরভাগ চিন্তা ভগবানের জন্য করো, তাহলে তোমার শরীর আপনি আপনি চলতে থাকবে। এই জন্য ভগবান শঙ্করাচার্য ওই জীবন মুক্ত পুরুষের শরীর কিভাবে চলে সেটা বলার জন্য বলছেন ওখানে বৃহদারণ্যক উপনিষদের শ্লোক আছে আর কি, উসকো কোড় প্রভুজি অহির নির্লব নির্বায়ম মুক্ত দেহস্তু তিষ্ঠতি ইতস্তত চলমান যত কিঞ্চিত প্রাণবায়ুনা। অজ্ঞানী জীব মনে করে যে জীবন মুক্ত পুরুষের শরীর চলছে কি করে, ভগবান ভাষ্যকার বলছেন যেমন মাটির ঢেলার উপরে সাপ তার কেঁচুলিকে ছেড়ে দেয় আর দিয়ে নিজে আলাদা ভাবে দেখতে থাকে, এই রকমই জীবন মুক্ত পুরুষের শরীরটা তার প্রাণবায়ু যতক্ষণ চলছে ততক্ষণ পর্যন্ত যেন এই ইতস্তত এদিক ওদিক একটু হিলছে বা একটা একটু নড়ছে চড়ছে, কিন্তু তিনি তার শরীর থেকে আলাদা, যেমন সাপ তার কেঁচুলিকে মাটির ঢিপির উপর ছেড়ে দিয়ে আলাদা করে দেখতে থাকে, এই জীবন মুক্ত পুরুষের শরীর এরকম সাপের কেঁচুলির মতন প্রাণবায়ুর দ্বারা একটু হেলাডোলা নড়াচড়া করে আর কি, প্রাণবায়ুর দ্বারা, কিন্তু বাস্তবিক তার সঙ্গে তার কোনো তাদাত্ম্য থাকে না, তিনি মন থেকে সেটাকে আলাদাই করে নিয়েছেন। এই জন্য শ্রুতি বলেছে যে দেখো আরেকটা খুব ভালো টেকনিক্যালি মানে ব্যাকরণের দৃষ্টিতে, যেমন সংস্কৃত ব্যাখ্যাতে একটা এক বচন দ্বিবচন বহু বচনের প্রয়োগ হয়, তো বহু বচনে কখন প্রয়োগ হবে, যখন দুইয়ের থেকে অধিক তখন বহু বচনের প্রয়োগ আছে, এক বচন দ্বিবচন বহু বচন, এটা একটা সুন্দর ব্যাকরণের দিক থেকে বলছে। শ্রিয়ন্তে চাষ কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে বহুত্তম নিষেধার্থার্থম শ্রুত্যা গীতম চ যৎস্ফুটম চীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে বহুত্তম তন্নিষেধার্থম শ্রুত্যা গীতম চ যৎস্ফুটম। চীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে বহুত্তম নিষেধার্থত্বম শ্রুত্যা গীতম চ যৎস্ফুটম। এখানে যে যে একটা শ্লোক আছে, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয় ছিয়ন্তে চস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। ওই শ্রেষ্ঠের থেকে শ্রেষ্ঠতম বস্তুকে মানে হিরণ্য গর্ভের পেছনে ঈশ্বর, ঈশ্বরের পেছনে নির্গুণ নিরাকার নির্বিশেষ, সেই নির্গুণ নিরাকার নির্বিশেষের একবার অনুভব হলে তখন ছিয়ন্তে চাস্য কর্মাণি, এই কর্মাণি হচ্ছে বহুবচন, বহুবচন মানে দুইয়ের থেকে অধিক। তো তোমার কাছে কত রকমের কর্মের কথা বলা হয়েছে? তিন রকমের কর্মের কথা বলা হয়েছে, প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম। এখন শ্রুতি এখানে যদি দ্বিবচন তো প্রয়োগ করেনি, কর্ম কর্মণি কর্মাণি, কর্ম কর্ম নিউট্রাল জেন্ডারে চলে, কর্মণ প্রাতিপাদিক হচ্ছে, তো কর্ম কর্মণি কর্মাণি। সত্যি তো এখানে বহুবচন প্রয়োগ করেছে। শাস্ত্রীয় মান্যতা আছে যে তিন রকমের কর্ম আছে, একটা হচ্ছে প্রারব্ধ সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম, প্রারব্ধ কর্ম, বহুবচন প্রয়োগ করেছে। তার মানে তিন রকম, তিনটে কর্মই নাশ হয়ে যায়, তিনটে কর্মই থাকে না। চিয়ন্তে চাষ্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে, সেই শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম বস্তুর দর্শন বা অনুভব হলে তখন আর মানুষের কোনো কর্ম থাকে না, সব কর্ম শেষ হয়ে যায়। বহুত্তম তার নিষেধার্থম, এই যে বহুবচন প্রয়োগ করেছে এটা কি তিন রকমের কর্মকে নিষেধ করার জন্য। শ্রুত্যা গীতম, শ্রুতির দ্বারা কথিত হয়েছে, যৎস্ফুট স্পষ্ট ভাবে কথিত হয়েছে, শ্রুতি নিজেই নিষেধ করেছে ওখানে যে চিয়ন্তে চাষ্য কর্মাণি। ওখানে ভগবান ভাষ্যকার যদ্যপি অর্থ করতে গিয়ে ওখানে বলেছেন যে অন্যান্য সমস্ত কর্ম তার যত থাকে সেগুলো, কিন্তু এখানে একদম স্পষ্ট ব্যাকরণের দৃষ্টিতে বলছে, কারণ সৃষ্টি বলছে কর্মাণি মানে বহুবচন প্রয়োগ করেছে। আর তিন রকমের কর্ম অনেক আছে কিন্তু তার ক্যাটাগরি তিনটে, কর্ম অনেক হতে পারে অনন্ত কিন্তু তার বিভাগ প্রকার তিনটে আর কি, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, একটা ক্রিয়মান কর্ম, আর একটা হচ্ছে প্রারব্ধ কর্ম। তো এখানে যখন কর্মাণি প্রয়োগ করেছে, বহুবচন প্রয়োগ করেছে, তা আমরা শ্রুতি তিন রকমের কর্মে নাশ হয়ে যায়, এটা শ্রুতির বলার উদ্দেশ্য। এজন্য বলছে এই পরের থেকে পরাবর, এটা ইম্পর্টেন্ট, মানে শ্রেষ্ঠ হিরণ্যগর্ভ, হিরণ্যগর্ভ থেকে আমরা ঈশ্বর তত্ত্ব বলে, তারপর ঈশ্বর মানে মায়া উভয়ত চেতন, আর তার পেছনে হচ্ছে শুদ্ধ নির্বিশেষ ব্যাপক তত্ত্ব। তা এই হিরণ্যগর্ভের পেছনে যে ঈশ্বর তত্ত্ব আছে, সে ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরের যথার্থ তত্ত্বকে জানা, বা ঈশ্বরের পেছনে যে আমরা যাকে বলি পুরুষোত্তম, ভগবদ গীতায় যাকে বলেছে কি ছর সর্বাণি ভূতানি কুটস্থম অক্ষর উচ্চারে যস্মাত ছরাতীতম অক্ষরাদপি চ উত্তম, যে সমস্ত আদি ভৌতিক জগৎ হচ্ছে সর্বাব, মানে যেটা নাশবান হয়, আর কুটস্থ ঈশ্বর সেটা হচ্ছে অক্ষর, আর ভগবান কি হচ্ছে ছর অক্ষর থেকে দুটোর থেকে ওপরে পুরুষোত্তম তত্ত্ব, নির্গুণ নিরাকার নির্বিশেষ। নিজেই বলেছেন ভগবদ গীতার পঞ্চ রশ্মাচ্ছরাতি তোমার অক্ষরাদপি চ উত্তম অত অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। এই পুরুষোত্তম তত্ত্বকে এখানে বলেছেন পরাবরে শব্দ দ্বারা, সেই তো তসমিন পরাবরে দৃষ্টির সতী, এটা হচ্ছে কন্ডিশনাল, এটা কখন হবে এই জন্য এটা এটা সত্যি সপ্তমী বলা হয় ব্যাকরণে, যে এটা যদি হয় তখন এই স্থিতি হবে, তার আগে হবে না। এখানে সপ্তমী বিভক্তি অধিকরণ অর্থে আসেনি, এখানে সপ্তমী বিভক্তি কন্ডিশন অর্থে এসছে, মানে এরকম অবস্থা যখন পৌঁছবে তখন হবে। তসমিন পরাবরে দৃষ্টির সতী, ওই মানে সত্যি সপ্তমী, সেই পর থেকে মানে হরে ঈশ্বরের পেছনে যে নির্গুণ নিরাকার নির্বিশেষ তত্ত্ব, সেখানের থেকে যখন একত্ব অনুভব পাবে তখন কি হবে, কারণ ঈশ্বরের মান্যতা তো আমরা কর্মফলের জন্য দিই, ভগবান আমার কর্ম ঠিক বা কর্ম ঠিক করি বা তোমাকে করি, ততক্ষণ কর্ম ভগবান অর্পণ করে ঈশ্বর, কিন্তু যখন কর্মের ফলও চলে যাবে বা কর্ম দুটোই থাকবে না, তখন ওই তত্ত্ব থাকবে কিন্তু তখন তার মধ্যে ঈশ্বরত্ব যে ভাব, প্রশাসনের যে ভাব, সেটা আর থাকবে না। এজন্য এখানে তসমিন দৃষ্টি পর অবরে, মানে যে যখন পুরুষোত্তম তত্ত্বকে মানুষ জানতে বা বুঝতে পারে তখন আর তার কোনো কর্মই থাকে না, তার সমস্ত কর্মই সঞ্চিত ক্রিয়মান প্রারব্ধ সব সঙ্গে চলে যায়। এখানে শ্রুতি বহুবচনের দ্বারা সমস্ত কর্মকে নিষেধ করেছে। শ্রুত্যা গীতম চ যৎস্ফুটম, শ্রুতি যাকে স্পষ্টভাবেই সেই প্রাপ নিষেধ করার জন্য তিন বহুবচনে প্রয়োগ করেছে এখানে। এই জন্য এই যতক্ষণ পর্যন্ত শরীরে তাদাত্মতা থাকবে ততক্ষণ পর্যন্ত তো প্রারব্ধ ঈশ্বর কর্ম কর্মফল এসবের নিয়ে বিচার মনের মধ্যে উঠবে, কিন্তু ধীরে ধীরে যখন ভগবানে মন লাগবে, শুদ্ধ আত্মাতে মন লাগবে, তখন এগুলো আপনি আপনি মন থেকে চলে, তখন আর কার জন্য কিসের চিন্তা কে থাকে? কারণ আত্মা তো সর্বদাই মানে রক্ষিত, আত্মার দ্বারাই সবাই রক্ষিত, আত্মাকে কাউকে রক্ষা করতে না, আত্মাতে সর্বদা অসঙ্গ, আত্মাতে সুখ দুঃখ জন্ম মৃত্যু যারা ব্যাধি কিছু নেই, তাহলে কি জন্য, কার থেকে বাঁচার জন্য বা কিসের জন্য আর চেষ্টা, কিসের জন্য প্রবৃত্তি আর কিসের জন্য বা নিবৃত্তির চেষ্টা? পাপ থেকে বাঁচো, পুণ্য কর্ম করো, দুটো ভাবে চলে যাবে মন থেকে, দুটো ভাবে চলে যাবে যখন ধীরে ধীরে ধীরে ধীরে মানুষ নিজের স্বরূপকে দেখতে শিখে যায়, যখন মানুষ দেখতে শিখবে। এইভাবে আগের শ্লোকটাতে বলছে দেখুন, উচ্চতে অজ্ঞের বলা, উচ্চতে অজ্ঞের বলা চৈত তদ অনর্থদয় আগমঃ বেদান্ত মতহানম চ যত জ্ঞানম ইতি শ্রুতিঃ। এই শ্লোকটা একটুখানি লাস্টের উপসংহার করছেন, এখানে প্রারব্ধ সম্বন্ধে যা কিছু বলে আসলেন সেটার উপসংহার করছেন। এর পরের থেকে শুরু হবে এই যে এইখানে পৌঁছবার জন্য সাধন কি, লক্ষ্য দেখিয়ে দিয়েছে, লক্ষ্যে পৌঁছাতে পারলে লাভ কি সেটা দেখিয়ে দিয়েছে, এবং তাতে কিভাবে এবার কিভাবে আমরা পৌঁছবো সেখানে, তার প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে এসছেন। এবার সাধন প্রক্রিয়াটাকে প্রথমে কিভাবে পৌঁছবে, ইন্টারনালাইজেশন অন্তরঙ্গ সাধন গুলো কি করে আমরা বাড়াবো, কি করে নিজের মধ্যে সাধন করবো, সেইটা বলার জন্য তিনি মানে যোগ দর্শনের শব্দগুলোকে একটা একটা করে ভেঙে ভেঙে তিনি বলবেন। এই জন্য আজকে আমি যোগ দর্শনের সূত্রটাকে ইন্টেনশনালি বললাম। আরেকটা সূত্র যোগে খুব ভালো, মনকে সবসময় কি করে প্রসন্ন রাখা যায় সেটা কালকে বলবো, আজকে তো সময় হয়ে গেছে। মনকে সবসময় কি করে প্রসন্ন রাখা যায় তার জন্য মহর্ষি পাতঞ্জলি একটা সুন্দর সূত্র দিয়েছে। আর মনকে প্রসন্ন রাখতে পারলে তখন আমরা নিজে ভগবানের মনকে লাগিয়ে রাখতে পারবো। এই যে শ্রুতি এখানে অজ্ঞানী জন বলে যে প্রারব্ধ আছে, জ্ঞানীরও প্রারব্ধ আছে, কিন্তু যদি আমরা এই পথকে মেনে নেই তাহলে কি হবে যে একটা আত্মা আর একটা প্রারব্ধ দুটো বস্তু হয়ে যাবে, তাহলে অদ্বৈত সিদ্ধান্তের হানি। অদ্বৈত সিদ্ধান্ত মানে এক আত্মা ছাড়া আর কিছু নেই। যদি প্রারব্ধ বা শরীরের মান্যতা দেওয়া হয় ঠিক আছে, যতক্ষণ শরীরের ভ্রান্তি আছে ততক্ষণ প্রারব্ধ চিন্তা মনে থাকবে, তারপরে যখন ধীরে ধীরে মন আত্মার দিকে এগিয়ে থাকবে তখন শরীরও নেই, শরীরের প্রারব্ধ নেই। শেষ এই জন্য যদি জ্ঞানীর প্রারব্ধকে মান্যতা দেওয়া হয় তাহলে কি হবে যে অদ্বৈত সিদ্ধান্তের মুখ্য সিদ্ধান্তেরই হানি হয়ে যাবে। সেই জন্য জ্ঞানীর দৃষ্টিতে জ্ঞানীর শরীরও নেই, আর জ্ঞানীর দৃষ্টিতে জ্ঞানীর প্রারব্ধ নেই, জ্ঞানীর দৃষ্টিতে কেউ জ্ঞানীও নেই, জ্ঞানীর দৃষ্টিতে কেবল জ্ঞানী জ্ঞান শুদ্ধ চেতন আত্মাই বিদ্যমান আছে। এই জন্য বলছেন অজ্ঞের বলাৎ, উচ্চতে অজ্ঞান ব্যক্তি দ্বারা বলা হয় যে প্রারব্ধ আছে, প্রারব্ধ আছে দেখতে পাচ্ছেন, তাহলে কি হবে দুটো অনর্থ মানে যেটা আমাদের সিদ্ধান্ত নয় সেই সিদ্ধান্ত এসে যাবে, দুটো অনর্থ এসে যাবে এবং বেদান্ত মানে মতের হানি হবে আর কি, যেটা কিনা জ্ঞান হলে যেটা সম্ভব নয় আর কি, মানে জ্ঞান হলে জ্ঞান আমিতে শ্রুতি শ্রুতি, এই জন্য শ্রুতিও যে হয় প্রারব্ধ কর্ম বলেছে কিন্তু অজ্ঞান দশায় প্রারব্ধ কর্মের মান্যতা দিয়েছে, কিন্তু জ্ঞানের পরে প্রারব্ধর মান্যতা দেয়নি। এটাকে আজকে সময় 7:10 হয়ে গেছে, এখন রাখছি এই 99 থেকে কালকে আবার শুরু করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি শান্তি। শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ।